একটি ছিল রাজার কুমার পথিক মেয়ার, একটি ছিল রাজার কুমার পথিক মেয়ার, পথের দেখা পথেই হতো জোহার বারংবার, আহা পথের দেখা পথেই হতো জোহার বারংবার, একটি ছিল রাজার কুমার পথিক মেয়ার। সে কথা রাজার ছেলে গর্ব ভারি ওই তো না সে কথা, মেয়ের মনে ক্ষণে ক্ষণে যতই আকুলতা, আহা মেয়ের মনে ক্ষণে ক্ষণে যতই আকুলতা, কি জানি তার পরাণ ছিল বুঝি ব্যথায় ভার, কি জানি তার পরাণ ছিল বুঝি ব্যথায় ভার, একটি ছিল রাজার কুমার পথিক মেয়ার, পথের দেখা পথে হতো তোমার বারংবার, রাজার ছেলে হঠাৎ কোথায় উধাও হলো দূরে দূরে, রাজার ছেলে হঠাৎ কোথায় উধাও হলো দূরে, তার খোঁজে সেই মেয়ে তবু বেড়ায় ঘুরে ঘুরে, দেখা হলো নতুন করে আবার যাবে হয়, দেখা হলো নতুন করে আবার যাবে হয়, রাজার কুমার রাজা তখন সিনাই তারে রাজার কুমার রাজা তখন সিনাই তারে দায়, মনের গোপন কথা রইল মনে দার, মনের গোপন কথা রইল মনে দার, একটি ছিল রাজার কুমার পথিকে আর, পথের কথা পথেই হতো জোহার বারংবার, আহা পথের কথা পথেই হতো জোহার বারংবার।